భగవత్పాదం శంకరం లోక శంకరం హరిం పరమానందం ఉపదిష్టారం ఈశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యం. ఓం నమో నారాయణాయ. భగవాన్ శంకరాచార్య ద్వారా ప్రణీత అపరక్ష అనుభూతి, মানে নিজের স্বরূপের যে অনুভূতি হয়, তার জন্য আমাদের ইন্দ্রিয় দরকার হয় না, মনেরও দরকার হয় না, বুদ্ধিরও দরকার হয় না, কারণ কি তিনি স্বয়ং অনুভব স্বরূপ, মানে আত্মা সাক্ষাৎ অনুভব স্বরূপ হচ্ছে. সেজন্য একে জানার জন্য আর কোন বিষয়াত্মক রূপে জানা যায় না, কারণ কি তিনি বিষয়াদীন তো স্বরূপ হচ্ছেন, তিনি বিষয়ী, মানে সবকিছুকে দেখেন তিনি, তাই তাকে বিষয় রূপে দেখা যায় না. কিন্তু তিনি সবকিছুকে দেখছেন, যখন আমি দৃশ্যকে বুঝতে পারছি তখন একজন দ্রষ্টা কেউ আছে, এটাকে অনুভব করা যায় আর কি. এভাবে শুরু থেকে তিনি, মানে ভগবান শঙ্করাচার্য এখানে একটা পর একটা, প্রথমে সাধন অনুবন্ধ চতুষ্টয়, সাধন চতুষ্টয়, জ্ঞান কি, অজ্ঞান কি, কি বিচার করতে হবে সব বলে, প্রথমে শরীর থেকে আমি ভিন্ন এটা নিশ্চয় হলো, তারপরে শরীর জগতের যাবতীয় বস্তু কোনোর মধ্যে সত্য নেই, কারণ নিত্য ব্যবচার করতে থাকে এগুলো, তাই জন্য এর মধ্যে মিথ্যাত্ব নিশ্চয় হলো. এবার এই তত্ত্বকে বোঝার জন্য আমাদের কি কি সাধনের কথা বলেছেন, উনি 15টা সাধনের কথা বলেছিলেন, যে যম, নিয়ম, তারপরে যোগ দর্শন অনুযায়ী সেখানে আসে আসন, কিন্তু এখানে ত্যাগ আর মৌনতা, এই দুটোকে বিশেষ সাধন বলেছেন. মানে নিজের পরিচ্ছিন্নতাতে আত্মবুদ্ধি ত্যাগ, এবং যেহেতু জগতের কোনো বস্তুই সত্য নয়, তাই নির্বাসনাত্রূপী মৌন হচ্ছে শ্রেষ্ঠ, মানে মন থেকে সমস্ত জাগতিক বস্তু সম্বন্ধে বাসনাকে যদি আমি বের করতে পারি, তাহলে আমরা পরমাত্মার মানে তত্ত্ব সাক্ষাৎকার করতে পারা যায় মানুষের. এই দুটো হচ্ছে সাধনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাধন. ইন্দ্রিয় সংযম, মন সংযম তখন হয়ে যাবে যখন ত্যাগ আর মৌনতা থাকবে. তারপরে স্থান, সময়, আসন, এই তিনটি ছবি, যে কোনো স্থানে, যে কোনো সময় আর যে কোনো আসনে আমরা ভগবান সব জায়গাতে সমানভাবে বিদ্যমান আছি, সেই ভাবটাকে মনের মধ্যে রেখে যে সময় যেটুকু সুযোগ সুবিধা পাচ্ছি সেই সময় কি ভগবানকে মনে মনে চিন্তা করা. তারপরে এনে একটা এখানে যোগ দর্শনে একটা হঠযোগ এসছে, যে মূল বন্ধ, মানে শরীরের তিনটে বন্ধ আছে, এখানে একটা মূল বন্ধ, একটা উদ্যান বন্ধ, একটা জলন্ধর বন্ধ. মূল বন্ধ মানে ভেতর মানে দ্বার গুলোকে বন্ধ করে দেওয়া, যার মাধ্যমে মন বেরোতে পারে আর কি. এখানে ইনি বলছেন জগতের মূল হচ্ছে পরমাত্মা, ওই পরমাত্মার চিন্তা দিয়ে মনকে বেঁধে ফেলা, এটা হচ্ছে মূল বন্ধ. তারপরে বলেছিলেন দেহকে একটু স্থির রাখে, কারণ কি শরীর যদি নড়তে চড়তে থাকে, শরীর যদি ঘোরাফেরি করতে থাকে, তাহলে কি হয় যে মনের মধ্যে চঞ্চলতা উৎপন্ন, সেজন্য আমরা ভীষণ আসন, বিশেষ আসনের কথা বলা হয়। তা এখানে উনি বলছেন শরীর নামে কোনো বস্তু নেই, মিথ্যা, সেটা নিয়ে চিন্তাকে দরকার নেই, শুদ্ধ আত্মচিন্তন করো, শরীর আপনিই শীতল মনের মতন পড়ে থাকবে এরকম। তারপরে নেত্রস্থিতি মানে দৃষ্টি, যে আমাদের দৃষ্টিটাকে জ্ঞানাত্মক দৃষ্টি করে জগৎকে যে ব্রহ্মময় দেখা, সমস্ত সৃষ্টির বস্তুর মধ্যেই ভগবানই বিদ্যমান আছেন, এইটাকে দেখা বা বোঝা, এটা এটা হচ্ছে মানে আমাদের দেখার শৈলী। শাস্ত্র পড়ে পড়ে পড়ে পড়ে না আগেও দেখতাম, এখনো দেখছি, কিন্তু আগে আমি নাম রূপের প্রতি মনটা আটকে যেত, এখন এই নাম রূপকে দেখে তার পেছনে যে সচ্চিদানন্দ আছে সেখান অব্দি মন বুঝতে পারে আর কি, ওই ওই অব্দি মনকে নিয়ে যেতে হবে। তারপরে এসছে প্রাণায়াম, প্রাণায়ামের জন্য উনি বলেছেন সর্বশ্রেষ্ঠ প্রাণায়াম হচ্ছে যে জগৎ মিথ্যা বল, জগতের চিন্তাকে মন থেকে বের করে দেওয়া, এটা হয়ে গেল রেচক, আর ব্রহ্ম সত্য, ঈশ্বর সত্য, সেটা সেই চিন্তাটাকে মনের মধ্যে ঢুকিয়ে দেয়, এটা হলো পূরক। এইভাবে রেচক পূরক করে মনটাকে স্থির করে রাখা, এটা হচ্ছে প্রাণায়ামের শ্রেষ্ঠ স্থিতি আর কি। যোগ দর্শনে চিত্তবৃত্তি নিরোধের কথা বলেছে, আর এই চিত্তবৃত্তি নিরোধ করার জন্য অন্যান্য প্রক্রিয়া ছেড়ে দিয়ে বিচার পূর্বক চিত্তবৃত্তিটাকে নিরোধ হচ্ছে কিনা, জগতে কোনো বস্তুর মধ্যে সত্যত্বই নেই, আর এই তার মধ্যে জগতের অন্তঃপথে আমার নিজের শরীরটাও হচ্ছে, তাই জন্য এর মধ্যেও কোনো সত্যত্ব নেই, তাই একে রক্ষা করার জন্য ভগবান যা করে রেখেছেন সেটা কমই হবে, এই জন্য বিশেষ মাথা তার মধ্যে না লাগিয়ে ঈশ্বরের চিন্তায় মন লাগানো, এই জন্য এটাকে উনি প্রাণায়ামের ইয়ে দিয়েছেন, যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যার মধ্যে জগতের মিথ্যাত্বটাকে মানে জগতের মিথ্যা বলে মন থেকে তার চিন্তা বের করে দেওয়া, আর ভগবানই একমাত্র সত্য বলে মনে তার চিন্তাকে বসে, কারণ মন তো কোনো না কোনো চিন্তা নিয়ে থাকবে। এইভাবে যখন চিত্তবৃত্তি নিশ্চল হয়ে যায় তখন হচ্ছে সবচেয়ে ভালো প্রাণায়াম এটা হচ্ছে। আর প্রবুদ্ধ ব্যক্তিরা বুদ্ধিমান ব্যক্তি এটাকে শ্রেষ্ঠ প্রাণায়াম বলে। আর সামান্য প্রাণায়াম আছে ঠিক আছে সামান্য ব্যক্তিদের জন্য। তারপরে বিশেষ আত্মতান্দিষ্ট মানুষের স্থিতি সমস্ত বিষয়ের মধ্যে এই আত্মাকে নিজেকে দেখে এই যে মন চিত্তের মধ্যে লয় প্রাপ্ত করে এটা হচ্ছে মানে প্রত্যাহার, বিষয় থেকে মনকে উঠিয়ে মানে বিষয়টাকে সচ্চিদ আনন্দে রূপে দেখা। যেখানে যেখানে মন যাবে সেখানেই ব্রহ্মকে দেখা, ফলে কি হবে যেখানে মন যাবে সেখানেই ব্রহ্মকে দেখা। এখন মন তখন ব্রহ্মতে ধীরে ধীরে ধীরে ধীরে স্থির হতে থাকবে। নিশ্চলতি মনশ্চঞ্চলম অস্থিরম ওখান থেকে তো ভগবান বলছেন মন কু বিদ্রোহ করে নিয়ে চলে আসো, মন যাবে সে একই রকম মানে ওখানে তো ভগবান বলছেন যত মন চঞ্চল অস্থিরম যেখানে যেখানে চঞ্চল অস্থির মন চলে যাবে সেখান থেকে তাকে ফিরিয়ে আন। এখানে কিন্তু বলছেন যে মনকে ফেরাবার দরকার নেই, যেখানে যেখানে যাবে মনকে তাহলে নিজের ব্যাপকতাকে বুঝতে পারবে সেখানেই ব্রহ্ম সেখানেই ভগবান, ওই বিষয় দৃষ্টিটা ছেড়ে দিয়ে ভগবানের দৃষ্টি করা ওখানে। মনোজাতি ব্রহ্মণ তত্র দর্শন, সেই সেই জায়গাতেই ব্রহ্ম দর্শন হওয়ার জন্য তখন আর মনকে ওখান থেকে ফেরাবার দরকার নেই, মনটা যেরকম আছে থাকতে নিন তাকে। তার মানে তখন মনকে ফেরাবার দু কি অ্যাটেনশন যাবে, আই হ্যাভ টু উইথড্র মাই মাইন্ড, অ্যাটেনশন একটা জায়গা থেকে রাখুন, যা কিছু আছে সেটাই ব্রহ্ম, যা কিছু আছে সেটাই ভগবান, এর থেকে ভিন্ন যত্র যত্র উপর দুটো দু জায়গাতে এসছে এটা। যে আপনার যত যত নিশ্চরিত মন চঞ্চল অস্থিরম তত তত নিয়ম আনতে বলেছে আত্মবশম নাই, নিজের মধ্যে নিয়ে আসো মনটাকে, নিজের মধ্যে মনকে নিয়ে এসো। কিন্তু এখানে বলছে যে আসলে নিজের ব্যাপকতাকে বুঝতে হবে, তো যেখানে যেখানে মন যাচ্ছে আমি সেখানে আছি, তাই আমি বুঝতে পারছি যে আমার মনটা এখানে গেছে। এবার সেখানে নিজের অস্তিত্বটাকে ফিল করা, ঈশ্বরের সঙ্গে ভগবানের অস্তিত্বের সঙ্গে নিজের অস্তিত্বকে মিলিয়ে বাস মনকে ওখানে স্থির করা, তাহলে কি হবে ধীরে ধীরে ধীরে ধীরে মানে ফিরিয়ে আনা মানে আমি আমার লিমিটেশনের মধ্যে চলে আসছি, আর এই লিমিটেশনটাকে ব্রেক করার জন্য মন যেখানে যেতে চাইছে সেখানে যাক, কিন্তু তার সাথেই আমি মানে আমার কেন মন যেখানে গেছে আমি বুঝবো কি করে, আমি সেখানে আছি বলে বুঝতে পারছি, সেই জন্য ওখানে নিজের অস্তিত্ব নিজের মধ্যে মনটাকে করে দেওয়া মানে সচ্ছিদ আনন্দের মধ্যে। এই জন্য এখানে বলেছেন যত্র যত্র মনোজাতি ব্রহ্মণ তত্র দর্শন, সেই জায়গাতেই ব্রহ্মের দর্শন হবার মানে যদি আত্মার দর্শন বা সেটাই সেখানে সেটাই আত্মা। এইভাবে যখন ধীরে ধীরে মন একদম যেখানে যাচ্ছে ঠিক আছে মনে, তাহলে আর ফিরিয়ে আনার চেষ্টা না করে তাতে কি হয় নিজের এই ব্যারিয়ারটা যে পরিচ্ছিন্নতার বুদ্ধিটা সেটা আস্তে আস্তে চলে যায়, তখন ব্যাপকতার মধ্যে পূর্ণতার মধ্যে মনটা যেখানে যাচ্ছে সেখানে একই ভগবানকে দেখছে, যেখানে যেখানে একই ভগবানকে দেখছে। তারপরে মানে তখন ধীরে ধীরে ওই ভগবানের মধ্যে লয় হয়ে যাওয়ার জন্য তখন আর যে যাওয়ার ভাবটাই চলে যাবে। তারপরে কি হবে প্রত্যয় একতানতা মানে যেখানে সবসময় ওই যেখানেই যাচ্ছে সেখানেই সচ্চিদানন্দকে দেখছে, ফলে কি হবে সেই সচ্চিদানন্দের ভাবটাই বিদ্যমান থাকবে। তারপরে ওই বৃত্তিটাই বন্ধ হয়ে যাবে, তখন হয়ে যাবে সমাধি। যেমন আমি মানুষগুলো আমাদের চিন্তা করতে কিন্তু এটা কোনো বৃত্তি নয়, কিন্তু আমার মধ্যে স্বাভাবিক একটা ফিলিং থাকে আমি হিউম্যান বিং অর্থাৎ পুরুষ অথবা স্ত্রী, কিন্তু সেই রকমই আমি অসংখ্যম ব্যাপকতার একটা অনুভূতি আপনার স্পষ্টভাবে নিজের মধ্যে থাকবে, সেটা কোনো ইন্দ্রিয়গম্য বিষয় নয় কিন্তু নিজের মধ্যে সেই ভাবটা সর্বদা থাকবে। এইভাবে অভ্যাস করতে করতে মানে একদিনে হবে না এটা, সাধু সমভ্যাসের কতক্ষণ পর্যন্ত তাবত যতক্ষণ পর্যন্ত না এক ক্ষণের জন্য মন ব্রহ্ম চিন্তা ছেড়ে অন্য জায়গায় যাচ্ছে না, সর্বদাই সে একটাই ভাবে মনে রয়েছে আর কি, এইরকম ভাবে ধীরে ধীরে এটা অভ্যাস করতে করতে তারপরে চিন্তা করতে হবে না মানে স্বাভাবিক ভাবে ওই স্মৃতিটা হয়ে যাবে আর কি। আনন্দ যতক্ষণ পর্যন্ত নিষ্ঠা সহকারে মানে আমাকে ততক্ষণ পর্যন্ত করতে হবে, ততক্ষণ পর্যন্ত না পুরো মাইন্ডটা এই সেটআপে তৈরি হয়ে যাচ্ছে আর কি, ততক্ষণ পর্যন্ত চেষ্টা। তারপরে যত সাধনা নির্মুক্ত সিদ্ধ ভবতী যোগীরা, তখন সাধন থেকে ওপরে উঠে গিয়ে যোগীরা তখন সিদ্ধ হয়ে যায়। এখানে সাধন ঠিক আছে, সাধন হিসাবে তো বলেছিল যে মনকে করতে, আলটিমেটলি দেখা যাবে এই সব সাধন গুলোই আমি আমার অজ্ঞান দশার জন্যই করছিলাম, যে আমি বন্ধ হয়ে আছি তাই আমাকে মুক্ত হতে হবে। কিন্তু ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারে আরে মুক্তি তো আমার পারমার্থিক স্বরূপ, তখনটা তো আমি মানে বৃথাই কল্পনা করেছি, মানে অজ্ঞান দশাতেই সাধনের কল্পনা করে চেষ্টা করে আমি জানি, কিন্তু জানতে পারলে তখন সব সাধনা আপনি আপনি বন্ধ হয়ে যায়। এই জন্য বলছেন তত সাধনা নির্মুক্ত সিদ্ধ ভবতী যোগীরা, আত্মা নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আত্মার মুক্তির জন্য কোনো সাধন নেই। যদি সাধন দিয়ে মুক্তি হবে তাহলে মুক্তিও অনিত হবে, তাহলে আর অন্য কোন ফলের তুলনায় এর মধ্যে কোনো ভিন্নতাই থাকবে না। এতটা বোঝাবার পরে এইবার তিনি এসছেন যে এর মধ্যে বিঘ্ন আসে, মানে সাধন পথে শুরু থেকে নিয়ে শেষ অব্দি অনেক রকমের প্রতিবন্ধক আসে। তার মধ্যে শুধু জীবনের সবচেয়ে বড় প্রতিবন্ধক শারীরিক প্রতিবন্ধক, তারপরে স্ন্যান, আলস্য, প্রমাদ, ইচ্ছা, বিন্দু ইচ্ছা, এইসব গুলো তো লেগেই থাকে, এগুলোকে ধীরে ধীরে ধীরে ধীরে ওগুলোকে ওভারকাম করতে হয়। তারপরে যখন মন লাগলো তখন আবার ঠিক জায়গায় যাচ্ছে কিনা, অন্য জায়গায় যাচ্ছে কিনা, এরকম বিকল্প চলতে থাকে, ভ্রান্ত জায়গাতে গিয়েও মনে হবে এটা বোধ হয় ঠিক, এরকম অনেক রকমের বিঘ্ন আমাদের সাধনার মধ্যে এসে থাকে, এই শরীরের থেকে নিয়ে ভেতরের মন অব্দি এরকম ভাবে বিঘ্ন করতে থাকে। সেই বিঘ্ন গুলোকে আমরা কি এবং সেগুলোকে কি করে অতিক্রম করবো সেই ব্যাপার নিয়ে এখন বলেছেন। সমাধ, কালকে 27 আর 28 পড়েছিলাম আমার মনে হয়, সমাধ গৃহমানে তো বিঘ্ন নায়াতি বৈ বলাত অনুসন্ধান রাহিত্যম আলস্যম ভোগ লালসম। প্রথম শ্লোকে তিনি বললেন এই সমাধি বা মনকে স্থির করার জন্য অনেক রকমের বিঘ্ন আসবে এবং সেটা না চাইলেও আসবে, যেমন এগুলোকে মানে ভগবানের পরীক্ষা আর কি এগুলো আসবেই। যেমন ভগবান যখন অর্জুনকে বললেন সময় যোগের কথা, তখন অর্জুন বলছে যে এই যে যোগের কথা তুমি বললে এ তো কোনো সহজ ব্যাপার নয়, কারণ কি মানে মন এত চঞ্চল তাকে তো সংযম করাই যাবে না। সেই জন্য বলছে চঞ্চল আমি মন কৃষ্ণ প্রমাথি বলবৎ দিলাম, অত্যন্ত অত্যন্ত প্রমাথি বলবৎ দিলাম, যেখানে যা সেখান থেকে ফিরে আসতে চায় না। তাস্যাহম নিগৃহম মনে বায়ুর বসবাসকর, আমি মনকে বসে আনা তো বায়ুকে বাঁধার মতন কঠিন। ভগবান কিন্তু বলেননি যে তুই ভুল বলছিস, ভগবান কিন্তু বলছেন না তুমি একদম ঠিক বলেছ। অসংশয় মহাবাহ মনোদূর নিগ্রহম চরম নিশ্চিতই, মানে একটা সম্বোধন ওখানে করেছেন ভগবান অর্জুনকে, মহাবাহ তুমি মহাবীর, তোমার পুরুষকার দিয়ে তুমি সংসারে কি না করতে পারো, প্রত্যেক জীবের জন্য এটা তোমার চেষ্টা দিয়ে সংসার অসাধ্য সাধন করতে পারে মানুষ, কত তার নিজের ক্যাপাসিটির বাইরে কত বড় বড় জিনিস বানিয়ে ফেলছে, যেটা মানে তার কিন্তু বুদ্ধি দিয়ে বা তার মন সংযম দিয়ে বানাতে পারে আর কি। জন্য অসংশয় মনোদূর দুটো জিনিস দরকার, অভ্যাস আর বৈরাগ্য। এই অভ্যাস আর বৈরাগ্যতে যদি কমই থাকে তখনই আর আমাদের প্রতিবন্ধক বেশি আসতে থাকবে, আর অভ্যাস আর বৈরাগ্য যদি আমার পাকা হতে থাকে তাহলে প্রতিবন্ধক ধীরে ধীরে কম হতে থাকবে, থাকবে প্রতিবন্ধক। তার মধ্যে এখন এই অভ্যাস কি, এইখানে এখানে অভ্যাস বলতে ভগবান ভাষ্যকার বলছেন অনুসন্ধান রাহিত্য, আমাকে কি অভ্যাস করতে হবে। অনুসন্ধান মানে যে অনুসন্ধান মানে আমি রিসার্চ মানে দেখে পিছিয়ে পিছিয়ে যাওয়া, সন্ধান করা এখানে কি আছে এখানে কি আছে, মানে কি সমস্ত বস্তুর পেছনে ভগবান ভগবত তত্ত্ব লুকিয়ে আছে, আমরা সেটাকে কাঠের বস্তু ঠিক আছে, কাঠ মানে গাছ, গাছ মানে পৃথিবী থেকে এসছে, পৃথিবী মানে জলের থেকে এসছে, জল মানে অগ্নি অগ্নি থেকে এসছে, অগ্নি মানে বায়ু থেকে এসছে, বায়ু মানে আকাশ থেকে এসছে, আকাশ পরমাত্মা থেকে এসছে, তার মানে এর মধ্যে পরমাত্মাই বিদ্যমান রয়েছে। এইভাবে বার বার বার বার বার বার যে কোনো বস্তুকে দেখেই তার মধ্যে কি করে ভগবানের অস্তিত্ব এখানে আমি নির্ণয় করতে পারি, কি করে ভগবান এখানে আছে সেটা চিন্তা করতে পারি, সেটাকে বলে এখানে অনুসন্ধান হিসাবে বলা হচ্ছে। এটাই হচ্ছে অভ্যাস, বারবার যেখানে মন যাবে সে এটাই ভগবানের রূপ, ভগবান এর মধ্যে এই রূপে বিদ্যমান আছে, ভগবান এই নাম রূপেই বিদ্যমান আছে। এইভাবে কি অভ্যাসকালে আমাকে অনুসন্ধান করতে হবে, এই অনুসন্ধান হচ্ছে যে যে কোনো জায়গা মানে যেখানে যেখানে মন যাচ্ছে সেখানেই ভগবানকে খোঁজাবো, সেখানে ভগবান দৃষ্টি করা, কিভাবে কি রূপে ভগবান সেখানে বিদ্যমান আছে। যে মানে কঠিন সে কঠিন নোংরা জায়গা হলো আর খুব সুন্দর জায়গা হলো, সব জায়গাতে মন এক স্থিতি থেকে ভগবত তত্ত্বকে বুঝতে পারছে কি পারছে না, এটা হচ্ছে স্বস্বরূপ অনুসন্ধান ভক্তির ইত্যাদি দিয়ে তার সঙ্গে অথবা নিজের স্বরূপের অনুসন্ধান করা বাস্তবিক আমি কি, এই শরীরটাই কি আমি, এই যে এতগুলো হাত পা নাক কান এইগুলোই কি আমি, অথবা এত লোকজন আসছে বা এই এটার সঙ্গে কি আমার সম্বন্ধ, এইভাবে দুরকম ভাবে, এক হচ্ছে যে ঈশ্বর তত্ত্বের অনুসন্ধান অথবা আত্মতত্ত্বের অনুসন্ধান, এটা হচ্ছে মুখ্য রূপে অভ্যাস বেদান্তের, এটা অভ্যাস, অথবা এর শুরুতে যেমন কেউ জপ করি ধ্যান করি সেটাও একটা অভ্যাস, জপ ধ্যানের মাধ্যমে আরেকটা জিনিস অনুসন্ধান করতে হয় যে জপ ধ্যানের মাধ্যমে আমি আমার নিজের মনকে খুব ভালো করে জানি এবং বুঝতে পারি যে আমার আগে যে কোন বস্তুকে দেখে বা কেউ কিছু বললে মনে যেরকম প্রতিক্রিয়া হতো, এখনো জপ ধ্যান করার পরে ভগবানের নাম করার পরে বেদান্ত শোনার পরেও কি মন সেরকম বিক্ষিপ্ত হচ্ছে না মন শান্ত থাকছে, তাকে তার থেকে মন আলাদা করতে পারছে, এই কত রকমের করে এই অনুসন্ধান গুলোকে খুব ভালো করে জাগিয়ে রাখতে, যতক্ষণ পর্যন্ত আত্ম অনুসন্ধান করবো নিজের মধ্যে কি পরিবর্তন হচ্ছে বা নিজের মধ্যে কি ভালোর দিকে যাচ্ছে কি যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত বুঝতে পারা যাবে না। এই জন্য আমাদের গুরু মহারাজের কথা আছে, দেখো যে একটা ব্যাপারই সে তার ব্যাপারে আজকে কতটা কতটা গেল সেটা রোজ যারা হিসাব রাখে ডেবিট কার্ডের তাদের বইয়ে, তাই মানুষ জীবনের সফলতার জন্য তুমি ধীরে ধীরে উন্নতির দিকে এগোচ্ছ কি এগোচ্ছ না সেটার একটা হিসেব রাখতে হবে, হিসেব না রাখলে হিসেব এটাই যদি ওখানে তো শুরু শুরু জীবনে একটা হিসেব হচ্ছে যে আমার মানসিকতার পরিবর্তন হচ্ছে কি, মানসিকতার পরিবর্তনটা খুব জগতে প্রথম কথা জগতে জাগতিক বস্তু থেকে সত্যত্ব বুদ্ধি মেটা, তারপরে এটা আমার অথবা আমি ছাড়া সংসার কি করছে এইসব কত রকমের ভেতরের সমস্যা আমাদের নিজেদের মধ্যে থাকে, তারপরে যে বাস্তবিক আমার স্বরূপটা কি এই অনুসন্ধান ওইগুলোকে ছাড়তে পারলে তখন তো নিজের স্বরূপ অনুসন্ধানটা ভালো হতে থাকবে আর কি। যেন এই অনুসন্ধান দায়িত্বকে উনি প্রথম বলেছেন যে মানে অনুসন্ধান দায়িত্ব মানে যেই সাধনটা আমি সাথে হোক বা ভগবানের কৃপায় প্রাপ্ত করেছি কিছুদিনের মধ্যে মনে হবে যেন আরে কিছু হচ্ছে না ছেড়ে দিই যা, এটা কি হবে, এই যে অনুসন্ধান দায়িত্ব এটা হচ্ছে আমাদের প্রথম প্রতিবন্ধক, এই প্রথম প্রতিবন্ধক যেটাতে আমি লেগে আছি সেটাকে আমাকে করতেই হবে যেমন করি করতে হবে, আর এই প্রতিবন্ধককে মদত করতে থাকে আমাদের আলস্যতা, ঠিক আছে আজকে না হলে কি আছে কালকে হয়ে যাবে কালকে করলেও ঠিক আছে বা অথবা পরে করবো এখন একটু অন্য কাজ করে নিবো অন্য কাজের দিকে আছে, এই এই জিনিসগুলো আর কি মনকে আগে বাড়তে দেয় না, যখন আপনি অনেক চেষ্টা করে ঠিক আছে এই দুটোকে ওভারকাম করে নিয়েছেন, দুটোকে ওভারকাম মানে অনুসন্ধান দায়িত্ব চলে গেছে মন সবসময় ভগবানে লেগে থাকছে এবং অলসতাও নেই অলসতা গুলো জয়প্রাপ্ত করেছে, কিন্তু এই সময় আবার ভগবানের পরীক্ষা শুরু হবে, ভগবান তখন কিছু ভোগ্য বস্তু ইয়ে করবে, আশ্রম বানাই অন্য ক্ষেত্র করি মন্দির বানাই দেবী বানাই অথবা এই কাজ করি ওই কাজ করি, এই এই ভোগ লালসা তখন আছে মানে মানে সাধন থেকে আবার বিকশিত, এই যে অর্জুন প্রশ্ন করে অযতি শ্রদ্ধা পেতে যোগাচরিত মানুষ মানে কারণে কোন নিমিত্তে প্রারব্ধ বলবান হলে ওই যোগ অভ্যাস থেকে মন হারাতে থাকে, এটা হচ্ছে হয় কেন যে জাগতিক বস্তুকে দেখে সেখানে তো এটা ভালো ওখানে এটা ভালো ওটা হলে ঠিক হতো, এই ধরনের চিন্তাগুলো আবার আমার সাধারণ জীবন পিছিয়ে সাধারণ জীবন পিছিয়ে দেয়, এই জন্য এই তিনটের ক্রম আছে আর এগুলো এই ক্রম গুলোকে ধীরে ধীরে বুঝতে, প্রথম হচ্ছে যে সাধন আমি পেয়েছি তাতে লাগাতার লেগে থাকতে হবে, সেখানে আলস্য বা প্রমাদ করলে চলবে না, ওখানে যোগ দর্শন আরেকটা এক্সট্রা শব্দ বলেছে প্রমাদ মানে যেটা আমার করণীয় সেটা না করে অন্য কাজ করছে এটা হচ্ছে প্রমাদ, এই এইটাকে ছাড়তে হবে আর কি, এই করতে করতে তখন যখন মন সেখানে স্থির হবে তখন অন্য রকমের পরীক্ষা শুরু হবে, তখন অন্য রকমের পরীক্ষা শুরু হবে মানে সাধনার মাধ্যমে লোকজনের সঙ্গে সম্বন্ধ হবে কেউ কিছু দিতে থাকবে তখন মনের মধ্যে অন্য রকমের ভোগ লালসা দেখতে পাবে, এটা হলে ভালো হতো ওটা এটা হলো ওটার মধ্যে এই সুবিধা এটার মধ্যে এই সুবিধা, এই আরেক প্রতিবন্ধক, তখন এই সুবিধার চিন্তা মনে আবার আসবে, সাধন থাকবে তার সঙ্গে সুবিধার চিন্তা মনে থাকবে, ফলে কি হবে সাধনার মধ্যে যে একটা আনন্দ ছিল সেটা কমতে থাকবে, আমার গেল এটার থেকে ওই যখন বেঁধে গেলাম তখন কি হবে যে মন এবার ওটার থেকেও স্থির করে নি ঘুরে আসছে, এবার কি হবে এই যে লয় প্রাপ্ত করে দেয়, এই লয়টা হচ্ছে যে শুরু করতে করতে ঘুমে নিয়ে আসবে শান্ত হয়ে গেছে মন কোনো চিন্তা নেই তখন একটা নিদ্রা ইয়ে থাকে আর কি, যে শুয়ে পড়া বা কিছু ইয়ে না করা, এর মধ্যে দুটো ভেদ আছে, লয় আর তম। মানে একটা বাচ্চাকে সে খেলতে চাইছে, বাইরে দৌড়তে চাইছে, মা বলছে না দেওয়া যাবে না, কারণ কি তোমার পরীক্ষা সামনে, তোমাকে পড়াশোনা করতে হবে। সে বাচ্চাটাকে এনে বসিয়েছে মা, এবার দে না খেলতে দেবে না। এবার বাচ্চারা যতক্ষণ খেলে এসছে তার ঘুমের ইচ্ছা থাকে, তখন সে পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে। আচ্ছা ভাই, এবার যখন ঘুমিয়েছে মা দেখলো আবার তাকে তুলবে, এবার তুলে বাচ্চাটার মনটাই হ্যাঁ আমাকে খেতেও দেবে না আর ঘুমোতেও দেবে না, তাহলে আমি পড়াশোনাও করবো না। মানে কি যে জগতের বিষয় সম্বন্ধে চিন্তা করতে দেবে না, শান্তিতে থাকতেও দেবে না, তাহলে আমি ভগবানের চিন্তাও করব না, দেখি কি হবে। এরকম একটা স্থিতি মনের মধ্যে কখনো আছে, এবং একে সকষা শব্দ বলা হয়েছে মান্ডুক্য কারিকাতে। মান্ডুক্য কারিকাতে খুব সুন্দর ইয়ে বলেছেন এখানে যে উৎসকের উদাধীন যদ্বাদ কুশাগ্রেণ এক বিন্দু না মনুষ্য নিগ্রহ তদ্বদ ভবেদ অপরিখেয় দাত। মানে মনের নিগ্রহ কেমন যে এক বিন্দু কুশার কুশার একটা বিন্দু দিয়ে, যেমন সমুদ্রকে খালি করার জন্য যেরকম অধ্যবসায় দরকার, মনের নিশ্চয়তা, এই মনকে নিগ্রহ করার জন্য এইরকম দৃঢ় নিশ্চয় দরকার। উৎসেকম উদাধীর যদ্বাদ কুশাগ্রেণ এক বিন্দু না, একটা কুশার এক বিন্দু দিয়ে যেমন সমুদ্রের জলকে খালি করার চেষ্টা জন্য যেরকম অধ্যবসায় এবং দৃঢ় নিশ্চয় দরকার, মনুষ্য নিগ্রহ তদ্বদ ভবেদ অপরিখেয় দাত। মনের নিগ্রহ তখন করতে পারবে যখন এরকম দৃঢ় নিশ্চয় থাকবে, যখন কোনো ক্ষীণতা আসবে না, মনে হয় এতদিন করলাম কিছু হলো না, কিছু হচ্ছে না, এরকম ভাব কিছু হবে না, লেগেই থাকতে হবে, লেগেই থাকতে হবে। এ বিষয়ে আমরা একটা গল্প পড়ি রামায়ণে, যে সে একটা পাখি ডিম নিয়ে গেছিল সমুদ্র, তখন সেই পাখিটা বললো আমার ডিমটা ফেরত দাও, বলে না দেবো না, তখন দাঁড়া আমি তোমার সমুদ্র জল শুকিয়ে ফেলবো। সে এক বিন্দু করে করে সেই সমুদ্রে জল উঠাতে লাগলো, তাকে দেখা দেখি অনেক পাখিটা এসে গেলো, গরুর পাখি এসে গেল, কি ব্যাপার আমাদের বাড়াতে এত কষ্ট, বললো এরকম কথা। তখন গরুর পাখি নারায়ণকে সংবাদ দিল যে এরকম এরকম ব্যাপার। ভগবান তখন এই সমুদ্রকে বললো দেখো যে তুমি অবাঞ্ছিত ভাবে অন্যের জিনিস স্মরণ করেছো, তুমি তাকে ফেরত দিয়ে দাও। তখন লাস্টে হচ্ছে ভগবানের কৃপা, যখন আমার অধ্যবসায় এবং প্রচেষ্টা তীব্রভাবে চলতে থাকবে তখন ঈশ্বরের কৃপা লক্ষ্যকে আমরা প্রাপ্ত করতে পারি। এইরকম আর কি। এখানেও বলছে যে লয়ে সম্বোধয়ত চিত্ত, মন যখন শুয়ে পড়তে চাইবে তখন তাকে জাগাও। লয়ে বিক্ষিপ্তম সময়েত কোনো, এখন যে উঠেছে আবার দৌড়তে চাইবে এদিক ওদিকে, তাকে আবার সংযমিত করো, আবার নিজের জায়গায় লাগাও। এর পরের যে মাঝখানে স্টেপটা সেটা হচ্ছে সকাশায়ম বিজানিয়ার, মানে তখন মন ঘুমোচ্ছেও না আর দৌড়চ্ছেও না, কিন্তু আত্ম অনুসন্ধানও করছে না, একটা অদ্ভুত স্থিতিতে বসে আছে, সেটাকে এখানে তম শব্দের দ্বারা বলা হয়েছে। এবং তারপরে আবার জাগালে আবার বিক্ষেপ শুরু হবে। তারপরে কি হয়, এবার ধীরে ধীরে যখন আপনার মন ধীরে ধীরে সমাহিত লাগছে, যখন সমাহিত লাগছে তখন কি হয়, মন চিন্তা ছেড়ে দিয়ে ওই যে সমাধির যে আনন্দ তার রস আস্বাদন করতে থাকে। তার তো ওখানে মান না আস্বাদয়ত সুখম তত্র নিঃসঙ্গ প্রজ্ঞা বোঝা, এত সুন্দরভাবে মানলুক কারিকাতে এটা বলা আছে। ওই যে আপনার ওখানে যে একটা সমাধির যে আনন্দ বা মন স্থির হচ্ছে তার যে আনন্দ, সেই আনন্দের মধ্যেও আটকে যাও না, সেখান থেকে বেরিয়ে আসতে হবে। না আস্বাদয়ত সুখম তত্র নিঃসঙ্গ প্রজ্ঞা বোঝে, এবার মনের সঙ্গ ছেড়ে দাও, নিজের স্বরূপের মধ্যে ব্যস্ততার মধ্যে এখানে আর মন দরকার নেই। নিঃসঙ্গ প্রজ্ঞা বোঝে, প্রজ্ঞার দ্বারা চিন্তার দ্বারা বিচারের দ্বারা নিজের অসঙ্গতাকে নিজের পূর্ণতাকে মানে অনুভব করো আর কি। এখানে বলেছেন যে তারপরে হচ্ছে রসাস্বাদন, যদি ওই আমরা সমাধি রসাস্বাদনে লেগে যাই তখন আবার ওখানে মন আটকে থাকবে। এর পরের যেটা সেটা আরেকটু ভয়ঙ্কর, সেটা আরেকটু ভয়ঙ্কর মানে হচ্ছে যে যখন আর কিছু না, এই যে যার জন্য ওখানে বলেছেন নিঃসঙ্গ প্রজ্ঞা বলে, যে কিছু নেই আমার সামনে, আমাদের সবসময় অভ্যাস যেন আমি একটা কিছুর সাথে শরীরের সাথে কোথাও একটা বসে আছি, কিন্তু যখন ধীরে ধীরে পূর্ণতার একটা অনুভূতি থাকবে না, তখন এই পূর্ণতা থেকে মনে হবে যেন শূন্যতা কিছু নেই, তখন ভয় ঢুকতে থাকবে মনের মধ্যে, আর ওইটার থেকেও বেরিয়ে আসতে পারে না। শাস্ত্রী তো বলেছে এটা এরকম স্থিতি, ঠিক ওই জায়গাতে অনেক সময় মানুষ মানে ভয় পেয়ে যায় বা খেই হারিয়ে ফেলে, হায় আমার তো সব চলে গেল, কিছু নেই, আমি কি করে থাকবো, এইরকম ধরনের কখন একটা ভাব তখন মনে রাখতে পারে। ধীরে ধীরে সমাধির থেকে উপরে উঠে, সমাধান থেকে উপরে উঠে যখন বিক্ষিপ্ত মানে তারপর রসাস্বাদন ছিঁড়িয়ে যখন নিজের পূর্ণতার দিকে আমি এগোচ্ছি, তখন ইনিশিয়ালি ওই পূর্ণতা পূর্ণতা মনে হবে। কারণ কি, আমি উপাধিষ্ঠাকে নিজেকে দেখে অভ্যস্ত, উপাধির সাথে নিজেকে দেখে অভ্যস্ত বলে ওটাকে প্রথমে শূন্যতা বলে মনে হয়। কিন্তু ধীরে ধীরে ধীরে ধীরে আরে এই হচ্ছে নির্বিশেষ ব্রহ্মের পারমার্থিক স্থিতি, যেখানে কিছু নেই অথচ আছে, নিজের অস্তিত্বকে বোঝা যাবে। এই জন্য এই সবগুলোকে ধীরে ধীরে ব্রহ্ম জিজ্ঞাসা বা আত্ম জিজ্ঞাসার জন্য এই পর্যন্ত আমার ধীরে ধীরে নিজের মনের স্থিতি গুলোকে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ভেতরে এসে ভালো করে বুঝে সেগুলোকে একটার পর একটা ছাড়তে যাতে যে অন্তিমে যিনি বেঁচে থাকবে, যাকে আর ছাড়া যাবে না, যিনি সমস্ত ছাড়ার অধিষ্ঠান, যিনি সমস্ত নেতি নেতির আধার বা দিকগুলোকে তিনি বুঝছেন, সেইটাকে সেই স্থিতিতে স্থির হলে মানুষ পূর্ণ আনন্দকে অনুভব করতে পারে। বেদতিক বিশেষ আনন্দ নয় সেটা, এইগুলো অনুভব করতে পারে সেটাকে। এই জন্য এখানে যে একটার পর একটা করে ধীরে ধীরে এগুলো অনেক জায়গার থেকে নিয়ে তাহলে বুঝতে পারা যাবে। তবে এই ব্যাপারে মাণ্ডক্য কারিকা খুব সহযোগিতা করে এবং যোগ দর্শনও করে। ধীরে ধীরে মানে মন সব বিতর্ক বিচার আর একটা কাছে অস্মিতা, মাঝখানে চারটি আছে না বিতর্ক। হ্যাঁ সব হ্যালো, হ্যাঁ আমি একটু ওই মাণ্ডক্য কারিকাটা নিয়ে প্রশ্ন করতাম। হ্যাঁ, আগে চারটে বিতর্ক অস্মিতা এবং তারপরে স্বরূপ আনন্দ, এই ক্রমে যেতে হবে আর কি। তুমি কি প্রশ্ন করছিলে মাণ্ডক চক্রায়ম না আরেকবার গুরুজি একটু বোঝান না, মানে বুঝলাম সকসায় মানে কি হচ্ছে যে মন ভগবানের চিন্তাও করবে না, শুয়েও যাবে না, নিজের স্বরূপ অনুসন্ধানও করবে না, আবার ঘুমিয়েও নেই, ঘুমিয়েও নেই। কেমন একটা যেন অদ্ভুত স্থিতিতে, তুমি বুঝতে পারবে সেটা একটু, মানে দেখো এখন বলে বোঝানো যাবে না, অভ্যাস করতে করতে বুঝতে পারা যায় যে তখন মন মন যেন মানে ক্লান্ত হয়ে গেছে, সে ঘুমোতেও চাইছে না, কাজও করতে চাইছে না, তাকে সকসায় রূপে বলেছে। আর এখানে সেজন্য এটাকে বলেছে যে লয় তম, তারপর আবার বিক্ষেপ। প্রথমে তো বিক্ষেপ আছে, সেখান থেকে উঠিয়ে নিয়েছো, এবং তার বিক্ষেপ, এই বিক্ষেপটা হচ্ছে সকসায় স্থিতি, মানে মন স্বরূপের অনুসন্ধানও করছে না, আমি অসংখ্য, আমি ব্যাপক, আমি পূর্ণ, এই চিন্তাও মনের মধ্যে নেই, আবার মন ঘুমিয়েও পড়ছে না, এখন আছে একটা অদ্ভুত ভাবে বিদ্যমান আছে। যদি ওইটা স্বরূপের সঙ্গে এক হয়ে যায়, ধীরে ধীরে কি হয় ওই মনের এই ভাবটা, এটা এটা খুব খারাপ নয়, এই সকসায় কিন্তু এটাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে আর কি, এটাই ফাইনাল নয়, এর পিছনে আরো দুটো স্টেজ আছে আর কি। স্টেশনে কি হবে, তারপরে মনে সমাধির আনন্দ পেতে থাকে, একটা নির্দিষ্ট ইয়েতে মনটা স্থির হয়ে গেল, সে স্থিরতাটা কিছু অনুভব করে, সে আনন্দ অনুভব করে, এবং এর পরের স্থিতিতে এসে আবার একটুখানি কঠিনতা আসে। কারণ ছাত্র বলতে এই সমাধির আনন্দতে আটকে গেল কিন্তু মুক্ত হতে পারবে না, কারণ কি ওই নির্বিকল্প সমাধি অবস্থাতেও যদি শরীর ছুটে যায়, যেহেতু পুরুষ তত্ত্বের জ্ঞান হয়নি, মানে আমি সেই পূর্ণ তত্ত্ব এর এখনো অনুভব আসেনি, তাই জন্য কি হবে লম্বা সময় পর্যন্ত, ওই পুরাণে আছে এই ধরনের লম্বা সময় পর্যন্ত ওই সুষুপ্তি অবস্থার মধ্যে পড়ে থাকতে, প্রকৃতি লয় নিদ্রায় পড়ে থাকতে, তারপর সেখান থেকে আবার বেরিয়ে আবার নতুন করে শুরু করতে, মানে লম্বা সময় ঘুমিয়ে থাকার মতো, ঘুমিয়ে থাকার মতো। অনুভব করতে হবে শরীরপাতের পরে নয়, শরীর তখন আছে, শরীর থাকতে থাকতে শরীরের সঙ্গে ধীরে ধীরে তাদাত্মতা ছুটছে, তাদাত্মতা ছুটে এবার সূক্ষ্ম শরীরের একটা অংশ নিয়ে ডিল করছে, মনে মনকে নিয়ে দিয়ে মন আর বুদ্ধির মধ্যে এটা চলছে আর কি। যে মন ধীরে ধীরে ধীরে ধীরে বুদ্ধি সেটাকে অবসার করছে, মন আর বুদ্ধি এক হোক, অন্তঃকরণের পুরো বৃত্তি এখন একটা নিজের মানে ইষ্ট দেবতাতে বা কোনো এক নিজের ইষ্টতে মনটা স্থির হচ্ছে, তখন একটা আনন্দের অনুভব হয়। কিন্তু এটা সমাধির আনন্দ, মানে আনন্দটাকে বিষয়রূপে আপনি অনুভব করতে পারবেন, ওই আনন্দটাকে বিষয়রূপে আপনি অনুভব করতে পারবেন, যেহেতু ওটা বিষয়রূপে আনন্দকে অনুভব করতে পারছি, তখন মনটা আবার ওখানে আটকে যায়, তখন আবার মনটা ওখানে আটকে যায়। এবার ওখান থেকে সরিয়ে আনতে চাইলেই তখন আবার একটা শূন্যতার ভাব আসায়, আমি আমার একটা ভালো জিনিসটাকে ছেড়ে দিলাম, এতো কিছুই নেই এখানে, এরকম মনে হতে থাকবে। কিন্তু তম কথাটার অর্থ কি মহারাজ? তম তম বললাম, আত্মচিন্তন করছে না, ঘুমিয়েও পড়ছে না, আবৃত, হ্যাঁ আবৃত ওরূপে রয়েছে আরকি। তারপরে আবার যে আপনি ওটাকে উঠালেন, আগে দৌড়াতে শুরু করবে, বাবার বাইরের দিকে যেতে শুরু করবে, তারপর আবার ধরে আনলেন, এবার ধীরে ধীরে সমাধির আনন্দ নেবে। কিন্তু সমাধি মানে কি, এই আনন্দটা হচ্ছে বিষয়াত্মক আনন্দ, মানে মনটা স্থির হওয়ার জন্য একটা যে আনন্দ হচ্ছে সেটা, মনটা স্থির হয়েছে, কিন্তু সেখান থেকে কারণ ওটা তো বিষয়াত্মক আনন্দ, সেটার থেকে পিছিয়ে আসতে হবে আর কি, এক এক আসতে পিছিয়ে, যেখানে শুধুই আমি আমি থাকবো, আনন্দ স্বরূপ হয়ে থাকবে, আনন্দ বিষয় রূপে থাকবে না। ঠিক আছে, এখানে আসলে প্রথম অবস্ট্রাকশন হয়ে যায় শূন্যতার, শূন্যতার ভয় এসে যায় ওখানে একটা। এটা ধীরে ধীরে মানে বুঝতে পারা যাবে যে এই এই ভয়টার থেকেও বেরিয়ে আসে, তখন মনে হবে হায় আমি তো অসহায়, কিছু নেই আমার কাছে, আমি তো মানে কোথায় মানে নিজের কোনো না, মনে হয় যেন অতলে তলিয়ে যাচ্ছি বা কোথায় যেন চলে যাচ্ছি, কিন্তু বুঝতে পারা যাচ্ছে না, এইরকম স্থিতি এসে যাবে একটা। এর মাঝেও হতে পারে সেটা তো রাখার আগে ওইখানটায় যদি মনটাকে স্থির করে ধরে রাখা যায়, বাস তাহলে যে অনুভূতি এসে যাবে সেইটা হবে আমাদের পরম আনন্দময় স্থিতি, সেটা আমাদের পরম আনন্দময় স্থিতি। এগুলোকে অভ্যাস না করলে মানে নিজে বুঝতে না পারলে এটাকে বোঝানো মুশকিল, শব্দ দিয়ে শেষের দিকের গুলো বোঝানো মুশকিল, প্রথম দিকের গুলো তো শব্দ দিয়ে বোঝানো যাবে, কিন্তু শেষের দিকের গুলো শব্দ দিয়ে বোঝানো মুশকিল আর কি। যে সকশায় স্থিতি বললেন মহারাজ, এই সকশায় স্থিতির হঠাৎ করে সকশায় স্থিতির থেকে বিক্ষেপেও আবার চলে যেতে পারে, যায় পারে না? হ্যাঁ হ্যাঁ, কারণ কি, যে মুহূর্তে আপনি ওখান থেকে আবার মনকে শাসন করলেন, মনের টেন্ডেন্সি বাইরে দৌড়াবে আবার, হ্যাঁ ও তখন ভগবান থেকে ভেতরের দিকে আসবে না, আবার তাকে টেনে, আরে মন দেখ এখানে বেশি সুখ আছে, এখানে দেখ ভগবানের চিন্তা আনন্দ বেশি, আবার ঘুরে আসলো, তখন কারণ মনটা অনেকটা কন্ট্রোল এসে গেছে এখন, তখন ভগবানের চিন্তায় ওই বিষয় এক ভগবানের চিন্তার আনন্দে মনটা বিভোর হতে থাকে, ওটাও একটা সমাধির আনন্দ। কিন্তু সমাধির আনন্দ যেটা সেটা সেটাও বিষয়াত্মক আনন্দ, ওখান থেকে আবার এক কোটি পিছিয়ে আসতে হবে, সেখানে এসে ভয় হবে, শূন্যতার ভয়, শূন্যতা হয় আমি তো, কিন্তু সেই সময় ঈশ্বরের এইখানে আছে, ঈশ্বরের ভগবান সেখানে একটা মানে তিনি বুঝিয়ে দেন যে এটা শূন্যতা নয়, এটাই পূর্ণতা, যেখানে কোনো বিশেষতা নেই বলে তোমার শূন্য মনে হচ্ছে, বিশেষতা নেই বলে শূন্য মনে হচ্ছে, কিন্তু এটাই পূর্ণতা, তখন মন সেই পূর্ণতার আনন্দে। এটা মানে শব্দ দিয়ে বলা, কিন্তু সেটা যে কি ব্যাপার সেটাকে নিজে চেষ্টা না করলে, তার মধ্যে একটু একটু করে না ঢুকলে বোঝা মুশকিল, বোঝা মুশকিল। নির্দোষ এই সমম ব্রহ্ম, মানে সবকিছুর মধ্যে এক সমতা, এই আত্মাই আছে বা এক ব্যাপক তত্ত্ব, এইভাবে স্থির হয়ে গেছে মন, আর তখন বিক্ষেপ করে না, বিক্ষিপ্ত হয় না মন কোনো বিষয়ে, তখন আর মনকে এদিক ওদিক করতে নেই, তখন ওখানে মনকে স্থির হয়ে থাকতে না, যখন মন আর কোন বৃত্তি উঠাচ্ছে না আর কি, জানো যে বৃত্তিটাই ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, কিন্তু তুমি তার অস্তিত্বকে বুঝতে পারবে, এক জায়গায় বসে চুপচাপ কিছুক্ষণ চলতে চলতে চলতে চলতে দেখা যাবে যে মনের মধ্যে কোনো চিন্তা বা কিছু নেই, কিন্তু একটা আছে একটা, সেটা এখন সেটা তো কি ব্যাপার সেটাতে মানে নিজেই সেটাকে বুঝতে হবে, এর এর ব্যাপারে অন্য করে কিছু শব্দ দিয়ে বলা যাবে না আর কি, কারণ উনি আগেই বলেছেন এই স্মৃতিটা শব্দের অতীত, কিন্তু এই যে একটা নিত্য আনন্দের ভাব, একটা স্থির ভাব থাকার জন্য এই আনন্দটাকে অনুভব করতে পারা যায়, নিজের স্বরূপ আনন্দকে অনুভব করতে পারে, একটা বিষয় আনন্দ নেয়। এই জন্য আজকে একটাই শ্লোক খালি, যেটা ভাব এই যে লাস্টে যেখানে অসুবিধা হয় আমাদের, ভাব বৃত্তয়াই হি ভাবতম শূন্য বৃত্তয়াই শূন্যতা ব্রহ্ম বৃত্তয়া পূর্ণত্বম তথা পূর্ণত্বম অভ্যাসেত, এই যে লাস্টে এসে যখন ধীরে ধীরে মন মানে স্থির হতে শুরু করেছে, তখন মনকে কি দিতে, ভাব বৃত্তয়াহি ভাবত্বম, ইয়েস আই এক্সিস্ট, ইট ইজ নট দ্যাট আই এম নট এক্সিস্টিং বাট আই এক্সিস্ট, এই বৃত্তিটাকে যদি মনে তখন রাখা যায়, ভাব বৃত্তয়াহি ভাবত্বম, আর যদি আরে কিছু নেই শূন্য, তাহলে কি হবে ও শূন্য বৃত্তিতেই মন চলে যাবে, তখন ভয় হতে থাকবে, আর তারপরে ব্রহ্ম বিত্তয় মানে এই যে মানে এক্সিস্টেন্সটা কিরকম এক্সিস্টেন্স, টোটাল এক্সিস্টেন্স ব্রহ্ম বৃত্তি, যে পুরো যেখানে যা কিছু সব কিছুর মধ্যে, যা কিছু বুদ্ধিবৃত্তির বাইরে বুদ্ধিবৃত্তির মধ্যে, সবকিছুর মধ্যে শুদ্ধ চেতনে বিদ্যমান আছে। এইভাবে ওই একটা পূর্ণই গ্রহণ হবে তখন, পূর্ণস্য পূর্ণ মাদায় পূর্ণমেব অবশিষ্যতে। এই জন্য বলছে ব্রহ্মবিত্ত এত পূর্ণত্বম তথা পূর্ণত্বম অভ্যাসে, এই পূর্ণত্বকে এই অভ্যাস করতে হবে। তার মানে এই যে শুরু থেকে যখন আমরা অনুসন্ধান করবো, এখান থেকেই পূর্ণতার অভ্যাস করতে হবে। মানে অনুসন্ধান মানে কি, বারবার নিজের আমি কে এই চিন্তা, তখন সর্বদাই আমি অসঙ্গ পূর্ণ ব্যাপক, এই পূর্ণতার অভ্যাস, অসঙ্গতার ব্যাপার পূর্ণতা, এই যে ব্যাপকতার অভ্যাস, এইটাকে যখন আমি ধীরে ধীরে ধীরে অভ্যাস করতে থাকবো, তখন অন্যান্য চিন্তাগুলো চলে যাবে, ধীরে ধীরে চলে যাবে, আলস্য চলে যাবে, প্রমাদ চলে যাবে, তারপরে যে ভোগ লালসার ইচ্ছা সেটাও চলে যাবে মন থেকে। চলে যাওয়ার পরে তখন যে শেষের দিকে যে লয় আর তম, এইটা নিয়ে তখন লড়াই হতে থাকবে আর কি। কখনো মন শুয়ে পড়বে, কখনো কিছু করতে চাইবে না, আবার উঠে দৌড়াবে। লয় তম আর বিক্ষেপ, লয় তম আর বিক্ষেপ, এটা কিছুক্ষণ চলতে থাকবে। তারপরে সমাধি রস, সমাধি রস পরে সেখানে মনকে বোঝাতে হবে যে এটাও, এটা তো আমি বুঝতে পারছি বিষয় রূপে, তাই জন্য এটাও আমার যথার্থ স্বরূপ নয়, অনেকে এখানে সেও রূপে দেখে। তারপরে হচ্ছে যে যে ওর থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে ওইটার থেকে বেরিয়ে আসাটা একটুখানি কঠিন এবং সময় সাপেক্ষেও ভয় লাগে। ওখানে ওইটা এখানে নেই, কিন্তু ওখানে ভয় লাগে, ভয় লেগে যায়, জন্য বেরোতে পারে না ওখান থেকে অনেকটা। কিন্তু ওই সময় ঈশ্বরের কৃপা ভগবান তা করলে তখন কি হয়, নিজের পূর্ণতা। এই জন্য এই চিন্তাটাকে রাখতে হয় মনে, ভাব বৃত্তয়াহি ভাবত্বম, আমার অস্তিত্ব কখনো নাশ হতে পারে না। শাস্ত্র বলেছে নাম রূপের নাশ হয়, কিন্তু অস্তিত্বের নাশ হয় না। কিন্তু কিছু নেই ভাবনা করলেই খালি খালি লাগবে সব, সেই জন্য অস্তিত্ব সর্বদা বিদ্যমান আছে। এই পূর্ণ অস্তিত্বই হচ্ছে ব্রহ্ম, এই জন্য এই ব্রহ্ম বিদ্যা পূর্ণত্বম, এই পূর্ণতার যে অস্তিত্বের যে পূর্ণতা এটাই ব্রহ্ম। কি বললাম, অস্তিত্বের যে পূর্ণতা এটাই ব্রহ্ম। এই জন্য এই পূর্ণতার অভ্যাস করতে হবে, এই পূর্ণতাকে বারবার এটা নেই ওটা নেই এখানে কি ওখানে কি, সব সব কিছুর মধ্যে এক শুদ্ধ চেতন আত্মাই বিদ্যমান আছে, এটাকে বার বার বার বার। ঠিক আছে, আজকে এখানে রাখছি, যদি কিছু প্রশ্ন থাকে তো কালকে আবার এটা নিয়ে বিচার করা যাবে। কারণ কি, এটাই হচ্ছে আমাদের সাধন। প্রথমে তো বিচার কথা বলে এসেছিল যে কি বিচার করতে হবে, সত্য সত্য কি মিথ্যা কি, এগুলো বলে আসার পরে এবার এই এক্সটার্নাল জগৎকে ছেড়ে দিয়ে ইন্টারনাল জিনিসগুলোকে আমাদের দেখতে, ভেতরের জিনিসগুলোকে দেখতে হবে। ঠিক আছে, ওম পূর্ণমদঃ পূর্ণমিদম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। প্রণাম মোহন, প্রণাম শান্তি, প্রণাম।